মায়া। এই মায়া বস্তুটি বড়ই অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি বিষয়। যে মনে একবার কারো বা কিছুর প্রতি মায়া জন্মে যায়, তার আর কোনো নিস্তার নেই। তার জীবনটা তার হলেও পরোক্ষভাবে এই জীবনটা কারো দাসে পরিণত হয়। আপনারা শ্রোতা বন্ধুরা অনেকেই আশা করি বুঝতে পেরেছেন আজকে আমাদের গল্পের মূল বিষয়বস্তু কি হতে চলেছে। হ্যাঁ, মায়া। তবে এই মায়া কোনো ব্যক্তি বা প্রাণী বিশেষ ঘিরে নয়, এই মায়া হলো সাক্ষাৎ মুদ্রার মায়া, তাও আবার দুষ্প্রাপ্য ঐতিহাসিক মুদ্রার। বাকি রহস্য উদ্ঘাটন করতে অবশ্যই শুনতে হবে আমাদের আজকের গল্প, লেখক রণদীপ নন্দীর কলমে মায়া মুদ্রা। আজকের গল্প পাঠে আছে পিনাকি, অভিষেক পিশাচ পাটোয়ারি, পার্থ, রাজদীপ, মৌমিতা, স্বস্তিক এবং রাকিব। গল্পের সূত্রধার আমি প্রাহি। শব্দগ্রহণ, আবহ সৃষ্টি এবং সমগ্র পরিচালনায় রাকিব। পোস্টার ডিজাইনে শঙ্খ। শুরু হচ্ছে আজকের গল্প মায়া মুদ্রা। আজকাল এই কম্পিউটার বা মোবাইল ফোনের যুগেও এমন অনেক কিছু ঘটে যা প্রত্যক্ষ তো দূরের কথা, শুনতেও কলজের জোর লাগে। কথা শেষ করে মুচকি হেসে হাতের প্লেটটা শতরঞ্জির ওপর নিঃশব্দে নামিয়ে রাখলেন মওদুদী সাহেব। অস্বাভাবিক রকম লম্বা শরীরটা বয়সের ভারে নুয়ে পড়েছে সামান্য। ঘিয়ে কুর্তার উপর জড়ির কাজ করা পেস্তা রঙের হাতকাটা জ্যাকেট, বুক অব্দি লম্বা সাদা দাড়ি, কবজিতে রোলেক্স সাবমেরিনার, শতরঞ্জি থেকে একটু দূরে ছেড়ে রাখা সুরতলা সাদা নাগড়াই, চেহারায় বৈভবের ছাপ স্পষ্ট। ভদ্রলোকের সঙ্গে আলাপ দীর্ঘকালীন না হলেও ওর অমায়িক ব্যবহার আর আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে অল্পদিনেই বেশ গভীর সখ্যতা গড়ে উঠেছে। ওনার বাড়িতেই আজ এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে। রাত্রে খাওয়া শেষে ওনার বাড়ির বিশাল ছাদে শতরঞ্চি বিছিয়ে বসেছি আমরা। মালদা শহরের উপকণ্ঠে মওদুদী সাহেবের কয়েক পুরুষের স্মৃতি বিজড়িত বাংলো, সে হিসেবে আমি নিতান্তই বহিরাগত। মাত্র মাস ছয়েক হলো বদলি হয়ে এসেছি এখানে, পেশায় ব্যাংক কর্মী। পেশার তাগিদে উদ্বাস্ত হয়ে ছুটে বেড়াতে হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত। লাভের মধ্যে মওদুদী সাহেবের মতো কত মজাদার মানুষের সঙ্গে আলাপ হওয়া, তাদের সাহচর্য পাওয়া। রাত্রির খাওয়ার পর মওদুদী সাহেবের সামান্য পানাভ্যাসের দোষ ছিল, আমাকেও সেধেছিলেন, আমি সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। হাতে কাঁচের গ্লাসে সোনালী পানীয়, সামনে প্লেটে কাজু বাদাম আর পেস্তা। ভূমিকা শেষ করে বেশ খানিকক্ষণ সময় নিলেন আমেজ তৈরির জন্য। মালদার ঠান্ডা শিরশিরে আবহাওয়া, শুনশান ফাঁকা বিশাল ছাদ, অনেকক্ষণ পরপর কোনো এক নাম না জানা রাতচড়া পাখির কর্কশ ডাক, এসব কিছুই যেন মওদুদী সাহেবের কাহিনীর সততার পক্ষে সওয়াল করছে। বুঝলে ভায়া, তখন আমি নিতান্তই যুবক, বয়সেই তোমার মতোই হবে, রক্ত গরম, মন ঘোরতর অবিশ্বাসী। ছেলেবেলায় অসৎসঙ্গে পড়েছিলুম, তাই বাবা পাঠিয়ে দিল লখনউয়ের মামার বাড়িতে। সেখান থেকে পড়াশোনা শেষ করে সবে মালদা ফিরেছি নিজের বাড়িতে। সে সময় আমাদের পয়সার অভাব ছিল না, বরং ওই রইস বললেও অত্যুক্তি করা হয় না। পারিবারিক ব্যবসা দেখাশোনা করার জন্য বাবা দাদারা তো ছিলেনই, এছাড়াও অনেক পুরনো বিশ্বস্ত লোক ছিলেন তাদের সাহায্যের জন্য। আমার মাথায় তখন ভূত চেপেছে, পুরানো মুদ্রা জমাবার ভূত। শুনলে অবাক হবে, এমন একটা সময় এই শর্মার কাছে পুরনো মুদ্রার যা সংগ্রহ ছিল তা আধুনিক যুগের যে কোনো মিউজিয়ামকে লজ্জা দেবে। এখন সেসব বেশিরভাগ জায়গা দান করে দিয়েছি। অল্প বয়সে শখটাকেই প্রয়োজন বলে ভ্রম হয়, বয়স বাড়লে সেই সব মোহ কেটে যায়, প্রয়োজনের তালিকা ছোট হয়ে আসে। যাগ্গে, জানো নিশ্চয়ই ভারতবর্ষে প্রথম তামার মুদ্রা চালু করেন মোহাম্মদ বিন তুগলক। তার আগে সোনা বা রূপোর মুদ্রাই চলত। রূপোর মুদ্রার নাম ছিল আদিল। যাই হোক, সেই সময়ে রূপো আর সোনার যোগান দেওয়া এত ব্যয়বহুল হয়ে পড়ে তাই তামার মুদ্রা চালু করে। এমনিতে খুব খারাপ উদ্যোগ ছিল না, কিন্তু মুশকিল হয় অন্য জায়গায়। তখনকার তামার মুদ্রায় রাজার নিজস্ব কোনো শিলমোহর থাকত না। এছাড়াও মুদ্রা নকল হওয়া আটকানোর জন্য তেমন কোনো ব্যবস্থাও ছিল না, তাই সেই মুদ্রা আকছা নকল হতে থাকে। এবং একসময় বাজারে নকল মুদ্রা ছেয়ে গেলে ওই তামার মুদ্রা বাতিল করতে বাধ্য হন তুগলক। তো সেই তুগলকই আমলে আসল তামার মুদ্রা বেশ বিরল ছিল। তো সেই রকমই এক মুদ্রার খোঁজ পেয়ে আমি পৌঁছে গিয়েছিলাম কুমারগঞ্জ। সেখানে এক পাগলা বুড়োর কাছে নাকি এক দুর্লভ মুদ্রা আছে। আমারই একটা বন্ধু তার কাছে তুগলকি মুদ্রা দেখে কেনার জন্য সাদাসাদি করেছিল। তা সেই বুড়ো নাকি তাকে এমনিই দিয়ে দেয়। আমায় দেখাতে নিয়ে আসার কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার আগেই দুর্ঘটনায় মারা যায়। আমি অনুমান করেছিলাম বুড়ো যখন তাকে এমনিই দিয়ে দিয়েছেন সেই মুদ্রা, নিশ্চয়ই বুড়োর কাছে একটাই মুদ্রা ছিল না, গিয়ে হানা দিলে আর একটা মিললেও মিলতে পারে। মালদা থেকে 110 কিলোমিটার দূরে বালুরঘাট, সেখানকার মূল শহর প্রায় 12-14 কিলোমিটার দূরে একটা ছোট্ট জনপদ পতিরাম, সেখান থেকেও আরও অনেকটা ভিতরে কুমারগঞ্জ। জানি না এখন যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত হয়েছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন পাতিরাম থেকে গরুর গাড়ি ছাড়া আর কিছুই ব্যবস্থা ছিল না তেমন। বালুরঘাট অবধি তো রেল লাইন ছিল না সেদিন অবধি, হালে হয়েছে এখন। কুমারগঞ্জে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে নেমেছে। তোমরা যারা এই ছেলেবেলা থেকেই শহরে মানুষ হয়েছ তারা প্রত্যন্ত গ্রামের দৃশ্য কল্পনাও করতে পারবে না। তো সেই গরুর গাড়ি বটতলা বলে একটা জায়গায় নামিয়ে দিল, গ্রামের ভিতর যাবে না। বর্ষাকাল, এক হাঁটু নাকি কাদা জল জমে আছে, গাড়ির চাকা বসে গেলে সেটা তোলা দুষ্কর হয়ে যাবে। যেখানে নামালো সেটা নামেই শুধু বটতলা, আদপে কোনো বটগাছ চোখেই পড়ল না। যেদিকে চোখ চায় শুধু ধু ধু চাষের জমি। জমির কিছুটা জায়গা জুড়ে কাঁচলা বানিয়ে তাতে ঘন করে ধান রুইয়েছে, একটু বড় হলেই জমিতে বসানো হবে। জমির আল ধরে রাস্তা চলে গেছে, দূরে ছাড়া ছাড়া বাড়িঘর চোখে পড়ছে। যেখানে নেমেছি একটা ছোট্ট খুপড়ি দোকান, দোকানি আর তার বউ মিলে সিঙাড়া ভাজছে, অতীব জঘন্য তার স্বাদ। অবশ্য খিদের পেটে যা মেলে তাই অমৃত, খেয়েই নিলাম খান পাচিক। দোকানে জিজ্ঞেস করে জানলাম যে মজিদ আলীর ঘর নাকি একদম গ্রামের শেষ প্রান্তে, বুড়ো তিন কুলে কেউ নেই, একাই থাকে। তো এগিয়ে গেলাম জমির আল ধরে। সন্ধ্যার পর দুই গ্রামের মাঝের শুনশান জমির আলপথ ধরে হাঁটা, তাও আবার বর্ষাকালে, সে যে কতটা কষ্টদায়ক তা যাদের অভিজ্ঞতা আছে তারাই জানে। বেশ কয়েকবার পড়তে পড়তে বাঁচলাম। শেষে গ্রামের বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করে পৌঁছালাম মজিদ আলীর ডেরায়। তবে অদ্ভুত ব্যাপার কি জানো ভায়া, রাস্তায় যাকেই জিজ্ঞাসা করি মজিদ আলীর ঠিকানা, কেমন একটা দৃষ্টিতে আমার দিকে জরিপ করে। শেষে একটা লোক থাকতে না পেরে জিজ্ঞাসাই করে ফেললো, বলতেছি কি, যদি কিছু মনে না করেন ওই মসজিদ পাগলার সঙ্গে আপনার কি দরকার জানতে পারি? মানে হ, কিন্তু স্বাভাবিক না। আমি মৃদু হেসে জবাব দিই, উনি যে কিছু খেয়ালি লোক সেটা আগেই খবর পেয়েছি, ইচ্ছা করেই মুদ্রার ব্যাপারটা চেপে যাই। লোকটাও বেশি কথা না বাড়িয়ে তর্জনী তুলে দূরে একটা কোণে ভগ্ন প্রায় কুটির দেখিয়ে দেয়, মাটির ছোট্ট কুটির, সামনে অনেকটা জায়গা জুড়ে কাদা জল জমে আছে, সারি দিয়ে ইট পাতা বাড়ির দাওয়া অবধি। ইটের উপর পা ফেলে খুব সাবধানে এসে পৌঁছালাম বাড়ির সামনে। একটু গলা তুলেই ডাকলাম, মজিদ মিয়া, বাড়ি আছেন নাকি? ভিতর থেকে যে মানুষটা বেরিয়ে এলো তাকে দেখে হঠাৎ ভীষণ একটা অজানা অস্বস্তিতে মনটা কেমন যেন বিষিয়ে গেল। লম্বা অস্থিসার চেহারা, খালি গা, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মাথার চুলটাও পাতলা হয়ে এসেছে আর চিবুকে অল্প দাড়ি। চোখের দৃষ্টিতে কিছু একটা রয়েছে যা উল্টো দিকের মানুষটাকে হঠাৎ ভীষণ একটা অস্বস্তিতে ফেলে দেয়। ঘষা কাঁচের মতো ফ্যাকাশে মনিতে একটা অদ্ভুত স্থিরতা, উদাসীনতা। আমায় দেখে আমার পরিচয় বা আসার কারণ কিছুই সে জিজ্ঞাসা করল না, শুধু কালো কালো ক্ষয়ে যাওয়া দাঁত এমনভাবে বার করে হাসল যেন কতক্ষণ আমার অপেক্ষাতেই ছিল। সে হাসি আমার শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাড়িটা মূল গ্রামের থেকে অনেকটা দূরে। এখান থেকে দূরের গ্রামের বাড়ির আবছা তারার মতো আলোগুলো একটু একটু নজরে আসছে। মজিদ ইশারায় আমায় ভিতরে আসতে বলে নিজে ঢুকে গেল দরজা দিয়ে। এত দূরে এসে লোকটার চেহারা বা ব্যবহার দেখে ভয়ে পিছন ফিরে যাব সেই বান্দা মওদুদি নয়। আমিও মজিদ আলীর পিছন পিছন তার ঘরে ঢুকলাম। বাইরে থেকে দেখে যতটা ছোট মনে হচ্ছিল অতটা ছোট নয় সেই ঘর। আসবাব বলতে একটা ছোট খাটিয়া, ভাঙা আলনা আর ঘরের কোণে পড়ে থাকা একটা মাটির কুঁজো। ঘরে এসে মেঝেতে একটা মাদুর বিছিয়ে পা মুড়ে বসলো মজিদ আলী। তারপর একটু সময় নিয়ে রয়ে সয়ে বলল, আপনি কেন এসেছেন আমি জানি, সবাই এই মজিদ আলীর দৌড়ে আসে এই পয়সা লোভে। তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের মাঝে একটি মুদ্রাকে ধরে আমার চোখের সামনে নাচাতে থাকে মজিদ। আমি তৎক্ষণাৎ চিনতে পারি এই তো আমার অভীষ্ট, এর জন্যই ছুটে আসা এতটা রাস্তা। মজিদ আমার চোখের দিকে তাকিয়ে তার অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় হি হি করে হেসে ওঠে। তারপর আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, অনেকেই তো এলো এই পয়সা লোভে, সকলেই চায় কিন্তু কেউ পায় না। কথা শেষ করে মাথা দুলিয়ে দুলিয়ে হাসতে থাকে মজিদ পাগলা। আমি পকেট থেকে দুটো 100 টাকার নোট বের করে এগিয়ে দিই তার সামনে। মজিদ তৎক্ষণাৎ সরু সরু আঙুল বাড়িয়ে নোট দুটো নেয়। তারপর আমায় অবাক করে দিয়ে সে দুটোকে সে সাধারণ বাতিল কাগজের মতো গোল করে পাকিয়ে খোলা দরজা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আমার মনে পড়ে তখন ওই গ্রামের লোকটা বলেছিল বটে, মজিদ আলী স্বাভাবিক নয়, মানসিক ভারসাম্যহীনতা না থাকলে কেউ এভাবে টাকা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারে না। মজিদ আবার আমার মুখের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলে, এই পয়সা কেনা যায় না মিয়া, কেনা যায় না। আপনারে আমি এনে দিতে পারি কিন্তু তাতে লাভ হবে না, পয়সা আবার সেই আমার কাছেই ফেরত আসবে। সে আমি বুঝব, আপনি দেবেন কিনা বলুন, আমার দরকার হলে আমি আরো টাকা দেব। মজিদ আলী হাসল, বলল, লাগবো না লাগবো না, আপনি এমনি নিয়ে যান, বলে হাত বাড়ালো আমার দিকে। হাতের তালু প্রশস্ত, তালুতে মুদ্রাটা জানলা দিয়ে চুইয়ে আসা চাঁদের আলোয় চকচক করছে। তামাটে রঙের উপর কালের জাদুতে একটা সবজিটে ছাপ। আমি হাত বাড়িয়ে মুদ্রাটা তুলে নিলাম। হঠাৎ কথা থামিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন মওদুদি সাহেব। ওনার চোখে একটা অস্থিরতা, একটা চাঞ্চল্য, যেন হঠাৎ করেই কিছু মনে পড়ে যাওয়াতে বেশ বিব্রত হয়েছেন, বা বলা ভালো ভয় পেয়েছেন। হাতের গ্লাস অনেকক্ষণ আগেই খালি হয়েছে, আবার অর্ধেকটা ভরে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাহিনীতে ডুবে গেলেন। মিথ্যে বলবো না, মজির বুড়ো অনেকবার বলেছিল রাতে না ফিরতে, ওর বাড়িতেই রাতটা থেকে যেতে, কিন্তু আমি ঠিক ভরসা পাইনি। এই খ্যাপা বুড়ো যদি আবার হঠাৎ মাথা বিগড়ায়, যদি মাঝরাতে মত পাল্টে বলে মুদ্রা ফেরত দাও, তাই অন্ধকারেই বেরিয়ে পড়লাম। হাতে টর্চ ছিল, একটু কষ্ট করে হেঁটে গিয়ে গ্রামে গিয়ে পড়লেই কোনো গৃহস্থ বাড়িতে ঠাঁই মিলেই যাবে। হাতে টর্চটা জ্বালিয়ে পায়ে পায়ে বেরিয়ে পড়লাম সেই বাড়ি থেকে। গ্রাম এখান থেকে প্রায় কিলোমিটার খানেক, জমির আল ধরে হাঁটা পথ, চারিদিকে নিকষ অন্ধকার, ঝিঁঝির ডাকে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। খুব সাবধানে সামনে দেখে দেখে পা ফেলতে হচ্ছে। এঁটেল মাটির কাদা বড় বিপজ্জনক, একটু এদিক ওদিক হয়েছ কি পড়েছ, এভাবে খানিকটাই গিয়েছি। হঠাৎ মনে হলো ঘাড়ের কাছে কে যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। চমকে উঠলাম, তাড়াতাড়ি চারিদিকে টর্চ ফেলে দেখলাম, চারিদিক শুনশান। আমার টর্চের আলো দূরের অতল অন্ধকারে খেয়েই হারাচ্ছে। না, কেউ কোথাও নেই। ফের চলতে শুরু করেছি। হঠাৎ আবার একটা ভীষণ ঘ্যাস ঘেঁষে কিন্তু খুব স্পষ্ট গলায় কান্না সুরে কানের কাছে এসে কে ফিসফিস করে বলল, আমি কিন্তু দুর্বল কলিজার মানুষ নই ভায়া, তবু এই পরিবেশে ওই অসরদি শহর আমার সব চেতনাকে স্থবির করে দিল। আমার পা দুটোকে কেউ যেন ভেজা মাটিতে হাঁটু অব্দি গেঁথে দিল। আমি পাগলের মতো সামনে পিছনে দুপাশে টর্চ মেরে দেখতে লাগলাম। জানি নিষ্ফল প্রচেষ্টা কেউ নেই, কেউ কোথাও নেই, শুধু একটা কালো অন্ধকারের চাদর আমায় ঘিরে রেখেছে, যেন সেটা আস্তে আস্তে আমায় বেঁধে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। শরীরের আর মনের সমস্ত শক্তি একসঙ্গে করে আমি ছুটতে লাগলাম আল ধরে। মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলাম, দু হাতে হাঁটুতে ছড়ে গিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, তবুও আমি থামলাম না। রক্তে জলে কাদায় মাখামাখি হয়ে যখন গ্রামে পৌঁছালাম, তখন বেশ গভীর রাত। বললে বিশ্বাস করবে কিনা জানি না, কিলোমিটার খানিক রাস্তা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসতেও সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। হয়তো পথ হারিয়েছিলাম, যদিও সোজা পথ হারানো প্রায় অসম্ভব। যাই হোক, যখন গ্রামে পৌঁছাই আমার চৈতন্য প্রায় লোপ পেয়েছে। গ্রামে ঢোকার মুখে বাঁশের মাচা বাঁধা আছে। এই পথ ধরে যাওয়ার সময় দেখেছিলাম কয়েকজন গ্রামবাসী তাস আর মাটির ভাঁড়ে মহু আর মদ নিয়ে মৌতাতে বসেছে। এখন মধ্যরাতে মাচা খালি, রাতটা ওখানেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে আলো ফুটলে মালদায় ফিরে এলাম। স্টাডি রুমে আলমারিতে আমার সব মুদ্রাগুলো সাজানো ছিল, সেখানেই রেখে দিলাম এটাকেও। সারা রাত ঘুম হয়নি, তার উপর শরীর আর মনের উপর মারাত্মক এক ধকল গেছে। বাড়ি ফিরে সামান্য কিছু মুখে দিয়ে ক্লান্ত শরীরে গা এলিয়ে দিলাম বিছানায়। প্রায় সঙ্গে সঙ্গেই দু চোখে নেমে এলো এক গাঢ় ঘুম। ঠিক কতটা সময় এভাবে ঘুমিয়েছি জানি না, হঠাৎ একটা উগ্র কটু গন্ধে ঘুম ভেঙে গেল। রাস্তার মোড়ে আস্তা করে সামনে দিয়ে গেলে যেমন একটা গন্ধ পাওয়া যায়, ওই উচ্ছিষ্ট পচে গলে যাওয়া পুঁতিগন্ধ, সেরকমই একটা গন্ধ। চোখ খুলে কিছুক্ষণ মনে পড়ছিল না কোথায় আছি, এটা রাত নাকি দিন। দেখবে গভীর ঘুম হঠাৎ ভেঙে গেলে এমনটা হয়। যাই হোক, একটু পরে ধাতস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে বসলাম। তখন গন্ধটা আরো প্রকট হয়েছে। শোয়ার ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বুঝলাম গন্ধটা আসছে আমার স্টাডি রুম থেকে। স্টাডি রুমের দরজাটা ভেজানো ছিল। ঠেলে ঢুকতে গিয়েও ভিতরের দৃশ্য দেখে এবং বিকট গন্ধের দমকে ছিটকে বেরিয়ে এলাম। একটা 10-12 বছরের ছেলে হাঁটু মুড়ে মেঝেতে বসে রয়েছে, আর তার হাতে একটা বিড়ালের পচা গলা মৃতদেহ। মনে পড়ল পাড়ার মোড়ে রাস্তা ঘুরে বিড়ালটা মোড়ে পচেছিল সেই পরশু থেকে। পাশ কাটিয়ে যাওয়ার সময় অবচেতনে নাকে রুমাল চাপা দিয়েছি। ছেলেটা হাঁটু মুড়ে মাথা নিচু করে ওই বিড়ালের শরীর থেকে পচা গলা মাংস টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমনিতেই পচে যাওয়াতে মাংস আলগা হয়ে এসেছে, হাড়ের কাঠামো থেকে ওই দুর্গন্ধযুক্ত মাংস পচা লোম চামড়া সহ তৃপ্তি করে খাচ্ছে সেই ছেলেটা। দুহাতে রাঙুলির ফাঁক থেকে টপ টপ করে পুঁজ রক্ত ঝরে পড়েছে মেঝেতে। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার কাছে। ছেলেটা কয়েক মুহূর্ত বাদে যেন হঠাৎ করেই আমার উপস্থিতি টের পেল। মুখ তুলে আমার চোখে চোখ রাখল। ঠোঁটের কষ বেয়ে হলদে পুঁজ আর কালচে বাদামি শুকিয়ে যাওয়া রক্ত গড়িয়ে নেমেছে। চিবুকে লেগে আছে সাদা কালো লোম। আমায় দেখে ছেলেটার মুখে ফুটে উঠল এক নিষ্পাপ হাসি, যেন স্বয়ং দেব শিশু। তারপর ডান হাতে তর্জনী তুলে কাঁচের আলমারিতে রাখা মুদ্রাটার দিকে ইশারা করে খুব আদুরে স্বরে বায়নার ভঙ্গিতে বলল, ওটা আমার। প্রায় সঙ্গে সঙ্গেই আমি জ্ঞান হারিয়েছিলাম। ওপরতলায় আমি একাই থাকতাম। তার উপর তখন দুপুর, বাবা দাদা সবাই ব্যবসার কাজে বাড়ির বাইরে। কাজের মেয়েটা বিকেলে ঘর পরিষ্কার করতে এসে আমায় অচৈতন্য অবস্থায় পায়। বলা বাহুল্য ঘরে বাচ্চা তো দূর, কোনো মৃত বেড়ালের কটু গন্ধটুকুও ছিল না। এরপর প্রায় দিন তিনেক সব কিছু স্বাভাবিক। আমিও একটু একটু করে ভুলে যাচ্ছিলাম সেদিনের বিভীষিকাময় অভিজ্ঞতা। সেদিন এক বন্ধুর বাড়িতে খানা পিনার বন্দোবস্ত, কাছেই বাড়ি। আমার বাড়ি থেকে হেঁটে ধরো ওই 10 মিনিট হবে। অনেকদিন পর পুরনো বন্ধুরা এক হলে যা হয়। গল্পে আড্ডায় মেতে উঠে বেরোতে বেশ দেরি হয়ে গেল। এমনিতে মালদা বেশ পুরনো শহর, তবে তখন ওই দিকটা এতটা জমজমাট ছিল না। পাকা রাস্তা, দুপাশে বেশিরভাগই ফাঁকা জমি, খানিক পর পর রাস্তার দুপাশে ইতস্তত ছড়ানো ছোট্ট ছোট্ট দোকানপাট। আমি হেঁটেই বাড়ি ফিরছি। গালে এক খিলি সুগন্ধি জর্দা পান। খানিক এগিয়ে দেখি বন্ধ দোকানের সামনে একজন বৃদ্ধা বসে আছেন, গায়ে ময়লা একখানা চাদর জড়ানো আলগোছে, পাশে জড়ো করে রাখা শত ছিন্ন একজোড়া চটি, সামনে একটা বাটিতে কয়েকটা পয়সা পড়ে আছে। কিছু আগেই বৃষ্টি হয়েছে তুমুল আবহাওয়ায়, বেশ একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে ঠান্ডার আবেশ। বৃদ্ধা ঠান্ডায় কাঁপছে ঠকঠক করে। মায়া হলো, পকেট থেকে একটা 1 টাকার মুদ্রা বার করে বুড়ির সামনে বাটিতে ফেলতেই ঠং করে একটা শব্দ হলো। শব্দ শুনে বুড়ি মুখ তুলে তাকাতেই চমকে উঠলাম। মানুষের চোখ এত লাল হয়, গালগুলো এমন ভাবে ভিতরে ঢুকে গেছে যে হঠাৎ দেখলে জীবিত মানুষ নাকি মরার খুলি সে বিষয়ে সন্দেহ জাগে। অস্থিসার শূন্য আঙুলগুলো দিয়ে আমার সামনে বাটিটা থেকে আমার দেওয়া টাকাটা তুলে নিজের চোখের সামনে ধরল। তারপর হঠাৎ অদ্ভুত এক সুর করে কেঁদে উঠল বিদ্যা। কি বিভৎস সে পৈশাচিক কান্না! আজও মনে পড়লে একটানা এতটা কথা বলে থামলেন মওদুদি সাহেব। বৃদ্ধের চোখ অস্থির, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। আমি কোনো কথা বললাম না, নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম কখন কাহিনীর বাকি অংশ শুরু করবেন বৃদ্ধ। আমায় অবাক করে মওদুদি সাহেব উঠে পড়লেন, কয়েক পা এগিয়ে গিয়ে ছাদের কার্নিশে একটা পা তুলে দাঁড়ালেন। হাত দুটো বুকের কাছে জড়ো করা, দৃষ্টি নিবদ্ধ কালো চাদরে মোড়া আকাশের দিকে। দূরে মিটমিট করে জ্বলা তারাগুলো যেন কালো আকাশের গায়ে এক একটা রক্তের ছিটে। আমার ধৈর্যের বাঁধ ভাঙছিল। শেষে নৈঃশব্দ ভেঙে জিজ্ঞেস করেই ফেললাম। তারপর বৃদ্ধ পেছন ফিরে আমার দিকে তাকিয়ে স্মিত হাসলেন। তারপর আবার শুরু করলেন তার কাহিনী। ওভাবেই কাঁদতে কাঁদতে আমার দিকে টাকাটা বাড়িয়ে ধরল। আমি কিছু বুঝতে না পেরে বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ কান্নার এক ঘেয়ে সুর পাল্টে যেতে লাগলো ধীরে ধীরে। এবার বৃদ্ধা হাসছে, আর হিম কারা অশৈলী সে হাসি। দেখলাম চুলের জট ছাপিয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। গাল বেয়ে চিবুক হয়ে সে রক্ত ফোঁটা ফোঁটা করে পড়ছে তার হাতে ধরা টাকাটার উপরে। আমি উদ্ভ্রান্তের মতো দৌড়াতে লাগলাম। গভীর রাতে নির্জন রাজপথে শুধু হুশাস করে ছুটে চলা গাড়ি। আমি তখন দিকভিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছি। গাড়িগুলো বিপজ্জনকভাবে আমার গা ঘেঁষে ছুটে চলেছে প্রবল গতিতে। যে কোনো সময় আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবশ্য সেদিকে আমার হুশ নেই। সেদিন উন্মাদের মতো বাড়িতে নিজের দরজায় ধাক্কা দিতে দিতে স্থির করে নিয়েছিলাম কাল সকালেই সেই মুদ্রা আমি ফেরত দিয়ে আসব। সেই মতো পরদিন দুপুর নাগাদ হাজির হলাম মজিদ আলীর ডেরায়। নাম ধরে ডাকতেই পাগলা মজিদ একগাল হাসি মুখ করে এমনভাবে আমার সামনে বেরিয়ে এলো যেন এতক্ষণ সে আমার অপেক্ষাতেই ছিল। আমি বললাম, মিয়া তোমার জিনিস তুমি রাখো, এ আমার চাই না। মজিদ খুক খুক করে কেশে উঠে বলল, আপনারে কে বলল এটা আমার? আমার নয় গো, আমার নয়। তবে এ জিনিসের বড় মায়া, চাইলেই কাটাতে পারি কই? বিস্ময়ের কণ্ঠে জিজ্ঞাসা করলাম, মানে তুমি এদের দেখো? মজিদ হাসলো, হাত বাড়িয়ে আমার হাত থেকে মুদ্রাটা নিতে নিতে বলল, সে কি আজ থেকে 20 বছর ধরে রোজ সেবার গাজল গেছিলাম এক কাজে, ফেরার সময় মাঝপথে গরুর গাড়ি চাকা গেল বিগড়ে। তখন মাঝরাত, শুনশান রাস্তা, পায়ে হেঁটে যতটা পারি হাঁটলাম। তারপর দেখি পথের ধারে এক ঝুপড়ি ঘর, তখন খিদাতে তেষ্টায় যান যায় যায়, বাধ্য হয়ে কড়া নাড়লাম সেই ঘরের দরজায়। এক ভিকিরি বুড়ি থাকতো সেই ঘরে, তাকে সব বলায় সে ভাতে ভাত ফুটিয়ে খেতে দিল, সবার মাদুর বিছিয়ে দিল। রাতে ঘুম ভেঙে দেখি বুড়ি দাওয়ায় বসে নিজের মনে বিড়বিড় করছে আর বলছে, যা যা এখান থেকে, মুখ পড়ার দল, আমার আমার মাথা চিবিয়ে খা, তবু তবু পয়সা আমি দেব না। অবাক হয়ে চোখ কষলে দেখি বুড়ির ডান হাতে একটা পয়সা ধরা শক্ত করিয়ে, সেইটাকেই শূন্য বাড়িয়ে ধরে অদৃশ্য কারুর উদ্দেশ্যে নাচাচ্ছে, হিহি করে হাসছে আর কইছে, জ্ঞানগমি সব লোক পেল, কানের কাছে কেউ যেন মুখ নিয়ে আইসা ফিসফিস করে কইল, এই পয়সা তোর, শুধুই তোর। তখন আমি সম্পূর্ণ চাষি, পয়সা কড়ির অভাব নাই, কিন্তু কি হবে সেসব দিয়ে? ওই পয়সা যদি না পাই তাহলে তো দুনিয়ার সব নষ্ট। পা টিপে টিপে উঠে দাঁড়াইলাম, আস্তে আস্তে পাশে হেলান দিয়ে রাখা দরজার খিলটা তুলে নিলাম। তারপর দু হাতে মুঠো শক্ত করে ধরে এক হেসকা টানে মাথার উপর তুললাম খিলটা। এতদূর বলে থমকে গেল মজিদ আলী। ঘরের ফাঁক ফোকর দিয়ে আসা অবাধ্য আলোয় বৃদ্ধর চোখের কোণ চিকচিক করছে। এতটা বলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে সে। একটু কেশে নিয়ে এক মুখ অবসন্নতা নিয়ে আবার তার কাহিনী শুরু করলো পাগলা মজিদ। তারপর থেকে রোজ রাতে তারা আমারে দেখা দেয়, যত হাত ঘুরা পয়সা আমার হাতে আইসে সকলে সেই হাত বাইরা আমার কাছে তাদের সেই পয়সা চায়। আস্তে আস্তে চাইশুয়ার শিখে উঠল, জমি জমা সব বেজান হইয়া গেল, বেটি বিবি সবাই ছেড়ে গেল, গায়ের লোকের কাছে মজিদ আলী মজিদ পাগলা হয়ে গেল। শুধু যাদের যাওয়ার তারা গেল না, হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল মজিদ আলী। আমি হতভম্বের মতো বসে থাকি কিছুক্ষণ চুপচাপ। কি বলে এই বৃদ্ধকে সান্ত্বনা দেবো তা আমার জানা নেই। কিছুক্ষণ পর শুধু জিজ্ঞাসা করলাম, তাহলে নিজের কাছে কেন রেখে দিয়েছ এত বছর, এত কিছু সহ্য করে? কোনো পুকুর বা নদী নালায় ছুঁড়ে ফেলে দিলেই তো হয়। কান্না থামিয়ে মুখ তুলে আমার চোখের দিকে তাকায় মজিদ আলী। অশ্রু ভেজা চোখে চিকচিক করছে কিসের যেন একটা ঔজ্জ্বল্য। হঠাৎ ঘেস ঘেসে গলাটা কয়েক পর্দা নামিয়ে প্রায় ফিস ফিস করে বলল, মায়া গো মায়া, কারণ ওটা আমার। কাহিনী শেষ করে মৌদুদি সাহেব একটা চুরুট ধরালেন, তারপর কালো আকাশের গায়ে একরাশ সাদা ধোঁয়া ছেড়ে বললেন, আসলে কি জানো ভায়া, মানুষ বেশিরভাগ সময় নিজেরাই বুঝতে পারে না যে মায়া বা লোভ কখন আমাদের অন্য অনুভূতিগুলোকে হিংস্র সাপদের মতো গ্রাস করে। আধিপত্য প্রবণতা তখন কুড়ে কুড়ে খায় আমাদের চেতনা, এমনকি আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধিগুলোকেও। নিতান্ত অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন কোনো জিনিসের পিছনে ছুটে আমরা বাকি জীবনে সব কিছু কুরবান করিয়া এক লহমায় মায়া আমাদের অজান্তেই জেদে পর্যবসিত হয়। যখন চেতনা ফেরে ততদিনে বড় দেরি হয়ে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন মায়া মুদ্রা। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে পরবর্তী আপডেটের জন্য। আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব পরবর্তী সপ্তাহে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।